Book 2 73 تياتور تياتور السماح بعمل شيء অনুমোদন পাওয়া অনুমতি থাকা অনুমোদন পাওয়া অনুমতি থাকা هل صرت يسمح لك أن تقود سيارة؟ তোমার কি গাড়ি চালানোর অনুমতি আছে? তোমার কি গাড়ি চালানোর অনুমতি আছে? هل صرت يسمح لك أن تشرب الخمر؟ তোমার কি মদ্যপান করার অনুমতি আছে? তোমার কি মদ্যপান করার অনুমতি আছে? هل صرت يسمح لك أن تسافر لوحدك إلى الخارج؟ তোমার একা বিদেশে যাবার অনুমতি আছে? তোমার একা বিদেশে যাবার অনুমতি আছে? يسمح أن يجوز অনুমতি পাওয়া অনুমতি পাওয়া هل يسمح لنا أن ندخن هنا؟ আমরা কি এখানে ধূমপান করতে পারি? আমরা কি এখানে ধূমপান করতে পারি? هل يسمح لنا بالتدخين هنا؟ এখানে ধূমপান করার অনুমতি আছে কি? এখানে ধূমপান করার অনুমতি আছে কি? هل يجوز السداد ببطاقة الائتمان؟ ক্রেডিট কার্ডের মাধ্যমে কি টাকা দেওয়া যেতে পারে? ক্রেডিট কার্ডের মাধ্যমে কি টাকা দেওয়া যেতে পারে? هل يجوز السداد بالشيك؟ চেকের দ্বারা কি টাকা দেওয়া যেতে পারে? চেকের দ্বারা কি টাকা দেওয়া যেতে পারে? هل يجوز الدفع كاش فقط؟ কেবল কি শুধু নগদ টাকা দেওয়া যেতে পারে? কেবল কি শুধু নগদ টাকা দেওয়া যেতে পারে? أتسمح لي مجرد أن أتصل بالتليفون؟ আমি কি একটা ফোন করতে পারি? আমি কি একটা ফোন করতে পারি? أتسمح لي مجرد سؤال؟ আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি? আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি? أتسمح لي مجرد أن أقول شيئاً؟ আমি কি কিছু বলতে পারি? আমি কি কিছু বলতে পারি? لا يسمح له أن ينام في المنتزه. তার বাগানে শোবার অনুমতি নেই। তার বাগানে শোবার অনুমতি নেই। لا يسمح له أن ينام في السيارة. তার গাড়ির মধ্যে শোবার অনুমতি নেই। তার গাড়ির মধ্যে শোবার অনুমতি নেই। لا يسمح له أن ينام في محطة القطار. তার রেল স্টেশনে শোবার অনুমতি নেই। তার রেল স্টেশনে শোবার অনুমতি নেই। أتسمح أن نجلس؟ আমরা কি বসতে পারি? আমরা কি বসতে পারি? أتسمح بقائمة الطعام؟ আমরা কি মেনু কার্ড পেতে পারি? আমরা কি মেনু কার্ড পেতে পারি? هل يجوز أن ندفع منفصلين؟ আমরা কি আলাদাভাবে টাকা দিতে পারি? আমরা কি আলাদাভাবে টাকা দিতে পারি?